بسم الله الرحمن الرحيم دايا ماي بارم دايلو الله رنامي قل يا أيها الكافرون بالو هي كافر را لا أعبد ما تعبدون আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করি আসিতেছ ولا انتم عابدون ما اعبد এবং তোমরা তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি لكم دينكم ولي دين তোমাদের দিন তোমাদের আমার দিন আমার